কলকাতা শহরের বুকে ক্রমাগত রহস্যময় খুন হয়ে যাচ্ছে একের পর এক। প্রত্যেকটি দেহ থেকে যেন কেউ রক্ত শুষে নিয়েছে এবং প্রত্যেকটি মৃতদেহের হাতে অদ্ভুত সব পেন্টাগ্রাম খোদাই করা। কিন্তু খুনের মোটিভ কি? কে এই সিরিয়াল কিলার? কি তার উদ্দেশ্য? ইন্সপেক্টর অমরেশবাবু কি পারবেন তা ভেদ করতে? নাকি এই রহস্যময় আততাই চিরকাল রহস্যের কারাগারে বন্দী হয়ে থেকে যাবে? এই সব প্রশ্নের উত্তর দেবে লেখক শ্রী শোভন কাপুরিয়ার কলমে একটি থ্রিলার গল্প, বন্দি। ও হ্যাঁ, ভালো কথা, গল্প শুরুর আগে একটি বিশেষ ঘোষণা। মুকুন্দপুরের জঙ্গলে কি হয়েছিল সেটা অনেকেই হয়তো জানেন, কিন্তু শেষ পর্যন্ত সেক্টর 41 এর পরিকল্পনা কিভাবে ফাঁস করবে সমরেশ? সেই গল্প সমেত মোট 7টি রোমাঞ্চকর উপাখ্যান নিয়ে আসছে লেখক শোভন কাপুরিয়ার দ্বিতীয় একক বই সপ্ত গল্প। বইয়ের বিবরণ ও বুকিং প্রসেস ডেসক্রিপশনে দেওয়া আছে, ঝটফট কিনে ফেলুন নিচের বিবরণী থেকে এবং ভেসে যান কল্পনার এক অজানা জগতে। আজকের গল্পটি শেষ অবধি শুনবেন, গল্পের শেষে আছে এক বিশেষ চমক, তার আগে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কিন্তু আজকে আমাদের গল্পটি পাঠ করেছেন পিনাকি, অমরেশবাবুর চরিত্রে পার্থ, শ্যামলের চরিত্রে অভিজিৎ, সুনীলের চরিত্রে রাকিব এবং অন্যান্য চরিত্রে রাজদীপ, শিউলি, বুবাই, রিভু এবং বিপ্রতীপ। গল্পের সূত্রধার আমি অনুশ্রী, সমগ্র পরিবেশনা এবং প্রযোজনা রাকিব এবং পোস্টার ডিজাইনে শ্রীতিশ। শুরু হচ্ছে আজকের গল্প, লেখক শ্রী শোভন কাপুরিয়ার কলমে বন্দি। অন্ধকার ঘরটির মেঝেতে একটাই মোমবাতি জ্বলছে। মোমবাতিটা ঘিরে আলো বেশি দূর অবধি পৌঁছতে পারেনি। নিকষ কালো অন্ধকার গ্রাস করেছে আলোকে। মোমবাতিটাকে কেন্দ্র করে বৃত্তের মতো কিছু একটা আঁকা রয়েছে। ঘরের অন্ধকার এতটাই বেশি যে তা পরিষ্কার করে দেখা যায় না। মোমবাতিটিকে ঘিরে তিনজন ব্যক্তি বসে রয়েছে, সবার মুখ ঢাকা আর প্রত্যেকের সামনে একটা করে ছুরি রাখা আছে, কিন্তু কেউই তা হাতে নিচ্ছে না। হয়তো কোনো নির্দেশের অপেক্ষায় রয়েছে তারা। বেশ কিছুক্ষণ কাটলো এরকম ভাবেই। বাইরে মেঘের গর্জন শোনা যাচ্ছে, অসময়ে বৃষ্টি হলেও হতে পারে। ঝোড়ো হাওয়াতে মোমবাতির শিখা কেঁপে কেঁপে উঠছে। ওই তিন রহস্যময় ব্যক্তির ছায়াগুলো দেওয়ালে পড়ে ঘরের পরিবেশ আরও রহস্যময় করে তুলেছে। চতুর্থ একজন ঢুকলো ঘরটার মধ্যে, তারও মুখ ঢাকা আর সেও মোমবাতিটা ঘিরে বসল। চতুর্থ ব্যক্তিটি ভারী গলায় বলতে লাগল, আমরা কেউ কাউকে চিনি না আর কোনোদিন জানার চেষ্টাও করব না একে অন্যের পরিচয়। আজ এই সাধনা শুধু আমাদের মনোকামনা পূরণ করার জন্য। সামনে রাখা ছুরি প্রত্যেকে হাতে তুলে নিন আর হাতের তালুতে পেন্টাগ্রাম খোদাই করতে থাকুন, আর তার সাথে সাথে শয়তানের নাম জপতে থাকুন। নিজের মনের যে বাসনা সেটাও মনে মনে বলতে থাকুন। হাত থেকে বেরোনো রক্ত যেন বৃত্তের মধ্যেই পড়ে। সবার মনোকামনা পূর্ণ হোক। চারজনই পেন্টাগ্রাম খোদাই করতে থাকলো আর সবার ঠোঁট অস্ফুট স্বরে শয়তানের নাম জপতে থাকল। বৃত্তের মধ্যে ফোঁটা ফোঁটা রক্ত জমতে থাকল, আর একজনের রক্ত অন্যের রক্তের সাথে মিশে যেতে লাগল। বেশ কয়েক মাস পরের ঘটনা। দিনটা শুক্রবার, 13 তারিখ। রাস্তায় পড়ে আছে মেয়েটির নিথর শরীরটা, গলার নলিটা ফালা ফালা করে কাটা, বাম হাতটা মুঠো করে ধরে রাখা, আর চোখটা যেন ঠেলে বেরিয়ে আছে। চোখ দুটো দেখলে বোঝা যায় মৃত্যুর আগে কিছু একটা দেখে প্রচণ্ড ভয় পেয়েছিল সে। শরীরের কোনো জামা কাপড় খোয়া যায়নি, কিন্তু শরীরটা যেন শুকিয়ে গেছে। মনে হচ্ছে যেন রক্ত শূন্য হয়ে গেছে শরীরটা। পার্ক সার্কাসের এই সরু গলিটাতে পড়ে আছে মৃতদেহটি। ডিসেম্বর মাসের এবারের শীত বেশ জাঁকিয়েই পড়েছে, ঠান্ডা হাওয়া শরীরের ভেতর অবধি কাঁপিয়ে দেয়। ইন্সপেক্টর অমরেশ বসু ডান হাতে একটা সিগারেট ধরিয়ে কিছুক্ষণ মৃতদেহের দিকে তাকিয়ে থাকতে থাকতে পাশে দাঁড়িয়ে থাকা শ্যামলকে বললেন, গত 5 মাসে এই নিয়ে 3 নম্বর, সেই শুকিয়ে যাওয়া শরীর আর বাম হাতটা মুঠো করা। শ্যামল অমরেশের জুনিয়র, সে নিচু হয়ে মৃতদেহের মুঠো করা হাতের দিকে হাতটা বাড়াতে যাচ্ছিল। অমরেশ বিরক্ত হলেন, বললেন, আরে দূর, কবে শিখবে তুমি, ওগুলো ফরেন্সিকের কাজ। শ্যামল একটু থতমত হয়ে বলল, না মানে বাম হাতটা দেখতে যাচ্ছিলাম। অমরেশের নজর কিন্তু ছিল ল্যাম্পপোস্টের সাথে লাগানো সিসিটিভি ক্যামেরার দিকে। শ্যামলের কথায় কান না দিয়ে তিনি নিজের মনেই বললেন, এবার খুনি বাছাধন ধরা পড়লেও পড়তে পারে, এসিপি কে রিপোর্ট দিতেই হবে যে করেই হোক। এরই মধ্যে একজন হাবিলদার এসে অমরেশকে জানালো যে ফরেন্সিক টিম এসে গেছে। ফরেন্সিকের আবির রায় এসে অমরেশের সাথে দেখা করে কাজে লেগে পড়লেন দলবল নিয়ে। দলের 2 জন নমুনা জোগাড় করতে লাগল যাতে খুনির ব্যাপারে আরো বেশি কিছু জানা যেতে পারে। অন্যদিকে আবির হাঁটু গেড়ে বসে ভালো করে মেয়েটির মৃতদেহটি দেখতে লাগলেন। অমরেশ নিজের বাম হাতটা জ্যাকেটের পকেটে ঢুকিয়ে অন্য হাত দিয়ে সিগারেটের শেষ ভাগটুকু চরম তৃপ্তিতে শেষ করে হাতে ধরা আইডি কার্ডের দিকে তাকিয়ে বললেন, নাম অহনা সরকার, পেশায় এক আইটি কোম্পানির ম্যানেজার ছিলেন, কিছু বুঝছো? আবির চিবুকটা চুলকাতে চুলকাতে বলল, রিগার মর্টিস হয়ে গেছে, দেখে মনে হচ্ছে আগের খুনগুলোর মতোই রাত 3টের কাছাকাছি খুন হয়েছেন, তবে শিওর হয়ে বোধহয় বলতে পারবো ল্যাবে গিয়ে। কথা শেষ করে আবির বডিটা ল্যাবে পাঠানোর ব্যবস্থা করতে বলে অমরেশের দিকে এগিয়ে গেল। মুচকি হেসে এসে বলল, এসিপি তো রেগে বুম হয়ে যাবে এবার অমরেশ, তা 3 নম্বর তো এটা, আপনি হলেন সিরিয়াল কিলার ধরার অভিজ্ঞ আর আপনি পারছেন না। অমরেশ আবিরের এই ব্যঙ্গের জবাব না দিয়েই বললেন, খুনের সময়টা জানাও তুমি, তারপর খুনির চেহারাটা দেখা শুধু সময়ের অপেক্ষা। ইতিমধ্যে শ্যামলকে ডেকে সিসিটিভিটার দিকে দেখিয়ে অমরেশ বললেন, শোনো এক কাজ করো, এই সিসিটিভিটা রাত 2 থেকে 5টা পর্যন্ত যে ফুটেজ সেটা বের করে আমাকে দাও, আমার বিশ্বাস এবার খুনি আমাদের হাতের মুঠোয় আসবে। একটা ঠান্ডা হাওয়া হঠাৎ অমরেশের কানের পাশ দিয়ে বয়ে গেল, তিনি একটু চমকে উঠলেন। আকাশে মেঘ জমেছে, ডিসেম্বরের এই কনকনে শীতেও মুষলধারে ঝড় বৃষ্টি এলো বলে। অমরেশ বসু কলকাতা পুলিশের হোমিসাইড শাখার এক ধুরন্ধর অফিসার, প্রায় 17 বছর হল তিনি এই বিভাগে আছেন, কিন্তু তার মদের নেশার কারণে বদনাম ছিলই, তাই জন্যই তেমন কোনো উন্নতি তিনি পাননি। এখন তিনি বিপত্নীক। কয়েক মাস হলো ওনার স্ত্রী এক ভয়ানক দুর্ঘটনায় মারা যান। এই ঘটনার পরে সবাই ভেবেছিল তিনি হয়তো আর পুলিশে থাকবেন না, কিন্তু সবাইকে অবাক করে দুদিনের মাথাতেই তিনি আবার কাজে লেগে পড়েন। তবে আগের মতোই মাতাল বদমেজাজি রয়ে গেলেন, কিন্তু উনি হলেন সিরিয়াল কিলার ধরায় অভিজ্ঞ, তাই এসিপি সুভাষ রায় ওনাকেই নিযুক্ত করেন এই কেসে। সেদিন সন্ধ্যাবেলাতেই লালবাজারের ইন্টারোগেশন রুমে একান্তে মিটিং সারছেন এসিপি রায় আর অমরেশ বসু। অমরেশ, মিডিয়া পুলিশ ডিপার্টমেন্টের পোস্টমর্টম করে ছেড়ে দিচ্ছে, কিন্তু এই নিয়ে তিন নম্বর খুন, এখনো কোনো লিড পেলে না খুনিকে ধরার, সত্যি কি এতটাই চালাক? স্যার, আপনি তো জানেন এতদিন ধরে যা প্রমাণ আমরা পেয়েছি তা দিয়ে কিছু না হোক 100 জনকে তো জিজ্ঞাসাবাদ করেছি। আমাদের সমস্যা হলো খুনিকে কেউই দেখেনি, তাই কোনো স্কেচ যে বানাবো তার উপায় ছিল না স্যার। তাহলে এরকমই চলতে থাকবে, মোটাস অপারেন্ডি কি? স্যার, অত কিছু ভাবার দরকার পড়বে না, হয়তো খুনি একটা ভুল করেছে। আমার মনে হয় তৃতীয় খুনটা সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে। শ্যামল ফুটেজের ওপর কাজ করছে, আর আবির আর কিছুক্ষণের মধ্যেই খুন হওয়ার সঠিক সময়টা আমাকে জানাবে। আর স্যার, আমাদের টিম অহনা সরকারের অফিসে গেছিল, আর জানতে পেরেছি যে ওনার ম্যানেজারের হঠাৎ মৃত্যুর ঠিক পরেই উনি প্রমোশন পেয়েছিলেন। আজব ব্যাপার, বাকি দুজনের মৃত্যুর আগেও তো ওদের চেনাজানা কেউ মারা গেছিল না? হ্যাঁ, তিনজন ভিকটিমই কোনো না কোনোভাবে ওই মৃত্যুগুলো থেকে লাভবান হয়েছিল, আর তারাও মৃত এখন। ঠিক আছে, আমায় আপডেট রাখবে, দিস ইজ কোয়াইট গুড ডেভেলপমেন্ট। আমি ওপরওয়ালাদের জানাই এই কেসটা যত জলদি হোক বন্ধ করতেই হবে। মিটিং শেষ করে দুজনে উঠতে যাবেন লোডশেডিং। রায় একটু অবাক হয়ে বললেন, একে তো অসময় বৃষ্টি আসছে, তার উপর আবার থানায় কারেন্ট অফ। তিনি রামু বলে একজনকে সুইচ বোর্ড চেক করতে বললেন। এ রামু, বোর্ডটা দেখতো কি বাবা একবার? ঝোড়ো হাওয়াটা গায়ে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে, জ্যাকেটেও শীত মানছে না। অমরেশ বসু থানার বাইরে যাওয়ার গেটের সামনে দাঁড়িয়ে একটা সিগারেট ধরাতে গিয়ে কেঁপে উঠলেন। তার সামনে এক ছায়া মূর্তি, জলজল করছে তার দুটো চোখ। সে দৃষ্টিতে এমন কিছু একটা আছে যা অমরেশের আত্মাকে ভেদ করছে। অমরেশের হঠাৎ মনে হলো যেন পুরো পৃথিবীতে সে পুরো একা, আশেপাশে কেউ নেই। কোনো একটা ঘরে সে একা দাঁড়িয়ে, আর সামনে সেই ছায়া মূর্তি। একটা মোমবাতি নিভতে গিয়েও বারবার জ্বলে উঠছে। এবার ছায়ামূর্তির মুখে এক নৃশংস হাসি ফুটে উঠল, আর বেরিয়ে এলো ধারালো দন্ত সমূহ। অমরেশদা, শ্যামলের ডাকে অমরেশের চটক ভাঙল। থানার লাইট এসে গেছে আবার, আর তার সামনে নেহাতি সাদামাটা দেখতে একটা লোক দাঁড়িয়ে, পরনে একটা শার্ট আর প্যান্ট, কাঁধে একটা ব্যাগ। দেখে মনে হয় ব্যাগটা বেশ ভারী। শ্যামল লোকটাকে জিজ্ঞাসা করল, কাকে চাই? লোকটা কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকল, তারপরে কি যেন ভেবে চাপা হাসি হেসে বলল, আমার কাউকেই চাই না, আপনাদের হয়তো আমাকে চাই। অমরেশ সিগারেটের একটা টান মেরে একটু বিরক্ত হয়েই বলল, আপনাকে আমাদের দরকার, আপনি কে? লোকটা আবার সেই বিশ্রী চাপা হাসি হেসে বলল, আমি সেই খুনি যার খোঁজ আপনারা করছেন। শ্যামল সঙ্গে সঙ্গে পিস্তলটা বের করে তাক করলো। হ্যান্ডস আপ, আপনি যে সেই লোক সেটা আমরা কিভাবে বিশ্বাস করব? অমরেশও নিজের পিস্তল তাক করেছে। থানার সবাই হতভাগ। লোকটা যেন বিন্দুমাত্র ভয় পেল না। কোনো জবাব না দিয়ে শ্যামলের পেছনের দিকে হাসি মুখে তাকিয়ে রইল। তখনই একজন এসে শ্যামলকে একটা প্রিন্ট করা ছবি দিয়ে গেল। শ্যামল একবার ছবিটা দেখল আর লোকটাকেও দেখল। তারপরে অমরেশের উদ্দেশ্যে বলল, ফুটেজের ছবি এসেছে, এই লোকটাই সিরিয়াল কিলার। অমরেশের চোখ বড় হয়ে গেল, মুখে এক বিজয়ের হাসি। শ্যামল আর আরো কয়েকজন হাবিলদার লোকটার হাতে হ্যান্ডকাফ পরিয়ে দিল। লোকটা কোনো প্রতিবাদই করল না, শুধু মুখে সেই চাপা হাসি। ব্যাগটাও আলাদা করে নিয়ে যাওয়া হলো। লোকটাকে ভেতরে নিয়ে যাওয়ার পরে সুভাষ রায় অমরেশের কাঁধে হাত রেখে বললেন, আজ শুক্রবার, সোমবার কোর্ট খুলবে। ওপরতলা থেকে প্রচুর চাপ আসছে কেসটা বন্ধ করার জন্য। রবিবার অবধি সময় আছে কথা বার করার জন্য। আর শোনো, কাল থেকেই থানায় রেনোভেশন হবে, তো নিউ টাউনের গ্রামের একটু ভেতরের দিকে যে নতুন থানাটা ওপেন হয়েছে সেখানে তুমি, শ্যামল আর রামু চলে যাও লোকটাকে নিয়ে, আর ওখানেই ওকে ইন্টারোগেট করো। একদম ফাঁকা লোকেশন, সুবিধা হবে, কোনো দরকার হলে ফোন করো। তবে যে নিজেই এসেছে ধরা দিতে, তাকে হ্যান্ডেল তো শ্যামলই করতে পারবে। অমরেশ একটা দায় সারা হাসি হাসল, কিন্তু তিনি নিজের অদ্ভুত অনুভূতির কথা জানালেন না এসিপিকে। সুভাষ রায়ের কথা মতো ওরা তিনজন লোকটাকে নিয়ে নতুন থানার উদ্দেশ্যে রওনা দিল। নিউটাউনের ঝাঁ চকচকে আলোকচিত রাস্তা পেরিয়ে গ্রাম্য রাস্তায় ঢুকল অমরেশ রায়। গাড়ি চালাচ্ছে শ্যামল, পাশের সিটে বসে অমরেশ, গাড়ির পিছনের দিকে হাবিলদার রামু আর হ্যান্ডকাফ বাঁধা লোকটা। হালকা বৃষ্টি পড়তে শুরু করেছে, বিদ্যুৎ চমকে উঠছে, গাড়ির জানলার কাঁচগুলো সব ওঠানো কনকনে ঠান্ডা হাওয়া আটকানোর জন্য। ল্যাম্পপোস্টগুলোর আলো যেন আজ ফিকে হয়ে গেছে, রাস্তায় একটা লোকেরও দেখা নেই। লোকটা তখনও হাসি মুখেই বসে আছে আর এক দৃষ্টিতে রামুর দিকে দেখছে। রামুর বড় বিরক্ত লাগছে সেই হাসি, লোকটার চোখের দৃষ্টিটা যেন কেমন একটা। রামু প্রসঙ্গ পরিবর্তন করে জিজ্ঞাসা করল, এই ব্যাগের মধ্যে কি আছে? লোকটার মুখের ভাবের পরিবর্তন হলো, চোখ বড় করে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লোকটা বলল, কোডেক্স গিগাস, বলেই সে হেসে উঠল। রামুর চোখে একটা ভয়ের ভাব ফুটে উঠল। অমরেশ এতক্ষণ চুপচাপ ছিল, রামুকে ধমকেই বলল, আরে ধর, কেন বাজে কথা বাড়াচ্ছিস? ইতিমধ্যে নতুন থানার সামনে এসে যখন ওরা পৌঁছল তখন বাজে রাত ১১টা। শ্যামল আর অমরেশ গাড়ি থেকে নামলেন। থানার দরজার মাথায় লেখা মতিপুর কোতোয়ালি থানা। অমরেশ বিরক্তির সুরেই বললেন, কোন থানায় পাঠালেন এসিপি? চারিদিকে কোনো লোকের দেখা নেই, কিচ্ছু নেই। পারফেক্ট। লোকটার কথায় তিনজনেই ওর দিকে চমকে তাকালো। এবার শ্যামল লোকটার কলার ধরে বলল, শালা তোর বহুত চর্বি না, বহুত হাসছিস, আবার গিগাস ফিগাস বলছিস। এই রামু, তালাটা খোলতো, মালটা আর খবর নেব ভেতরে গিয়ে। লোকটা অবিচলিত ভাবেই বলল, বি কেয়ারফুল হোয়াট ইউ উইশ ফর, কি বলেন অমরেশ বাবু? সবাই অবাক হয়ে গেল, কারণ লোকটার সামনে অমরেশ আর শ্যামলের কোনো কথাই হয়নি। তাহলে লোকটা অমরেশের নাম জানলো কি করে? অমরেশ লোকটার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকল। শ্যামল আর রামু ওকে ভেতরে নিয়ে যাওয়ার সময় লোকটার সাথে চোখাচোখি হল। অমরেশ দেখল লোকটার চোখটা যেন জলজল করে উঠল, আর সাথে এক হিংস্র হাসি তার মুখে। অমরেশের ফোনটা বেজে উঠল, আবিরের ফোন এসেছে। বলো আবির। হ্যাঁ হ্যালো অমরেশ দা, তিনটে নাগাদ হয়েছে খুনটা। অহনা সরকার আর বাকি দুজনের মতো এরও হাতের তালুতে পেন্টাগ্রাম খোদাই করা, যদিও সেটা 10-11 মাস পুরনো হবে। থানার ভেতরে ঢুকতেই নতুন রঙের গন্ধ নাকে এসে লাগল। থানাটা বেশি বড় না, একটা বড় ঘর আছে যেখানে এখনও কোনো টেবিল চেয়ার এসে পৌঁছয়নি। সেখান থেকে মাঝের একটা ছোট করিডর পেরিয়ে গেলেই পড়ে ইন্টারোগেশন রুম। থানার সবকটি লাইট জ্বালিয়ে দিল রামু। লোকটাকে নিয়ে গিয়ে সোজা ইন্টারোগেশন রুমে রাখা চেয়ারে বসিয়ে দিল সে। লোকটা টেবিলের ওপর হ্যান্ডক্যাফ পরা হাত দুটো রাখল আর ঘরের এদিক ওদিক দেখতে থাকল। অমরেশ আবার একটা সিগারেট ধরিয়ে ঘরের বাইরে দাঁড়িয়ে টিভিতে লোকটার চলন বলন দেখতে লাগল। জায়গাটা এতটাই নির্জন যে দূরে কোথাও রাত 12টার ঘন্টা বেজে উঠল আর সেই আওয়াজ অমরেশের কানেও পৌঁছল। ঝোড়ো হাওয়ায় গায়ে শিরশিরানি ধরানো শব্দটা যেন থানার বাইরে দেওয়ালগুলোতে ধাক্কা দিতে থাকল। ইতিমধ্যে শ্যামল নিজের জামার হাতা দুটো গুটিয়ে ইন্টারোগেশন রুমে ঢুকল আর বাইরে অমরেশ আর রামু টিভির দিকে নজর রাখতে লাগল। ঘরের কোণে রাখা চেয়ারটা টেনে নিয়ে টেবিলের উল্টো দিকটাতে বসল শ্যামল। লোকটা নির্বিকারভাবে এদিক ওদিক দেখছে, মাঝে মাঝে নিজের মনেই হেসে উঠছে। শ্যামলের প্রচণ্ড বিরক্ত লাগছিল, তাও সে নিজের রাগ বিরক্তি লুকিয়েই রাখছিল। পাশে রাখা বোতল থেকে কিছুটা জল গলায় ঢেলে নিয়ে সে বলতে শুরু করল, নাম কি? লোকটার কোনো বিকার নেই। এদিক ওদিক দেখতে দেখতে হঠাৎ মাথাটা নিচু করে নিল আর সেরকমভাবেই এক মিনিট মতো রইল। বাইরে অমরেশ আর রামু একবার একে অন্যের দিকে তাকালেন। শ্যামল এবার চড়া সুরেই বলল, নাম কি? লোকটা এবার মুখটা তুলল, চোখের চাহনিটা বড় অদ্ভুত। শ্যামলের গায়ে কেমন যেন কাঁটা দিল, লোকটার নজর তো এরকম ছিল না। আমার নাম সুনীল সেন, বলল লোকটা। কথাটা লোকটা বলল ঠিকই, কিন্তু এই গলার আওয়াজ তো লোকটার আগের গলার আওয়াজের সাথে মিলছে না। লোকটা আরো বলল, গড়িয়াহাটে আমার দোকান আছে একটা। ঘরের বাইরে রামু অবাক হয়ে বলল, অমরেশবাবু, সুনীল সেন তো আমাদের প্রথম ভিকটিমের নাম। তো এ যদি সুনীল সেন হয় তাহলে খুনটা কে হয়েছিল? অমরেশ বেশি কিছু জবাব দিলেন না, আর একটা সিগারেট ধরাতে থাকলেন। শ্যামল লোকটার জবাব শুনে বলল, তুই শিওর যে তুই সুনীল সেন? তো নিজের যা নাম সেটাই তো বলছি। গলাটা নরমাল করে কথা বল। আজব ব্যাপার তো, আমার যা গলা তাতেই তো বলছি। শ্যামল এবার সামনে রাখা মোটা একটা ফাইল থেকে একটা মৃতদেহের ছবি বের করে লোকটার দিকে এগিয়ে দিল। এই লোকটার নাম সুনীল সেন, অ্যান্ড ইউ কিলড হিম। দোকানটা এই লোকটাই চালাতো, তুই না। আরে পাগল নাকি, আমি কেন কাউকে মারবো? আর সুনীল সেন আমি তো, এই লোকটা কি করে সুনীল সেন হতে পারে? শ্যামল রেগে গিয়ে চেয়ার থেকে উঠে লোকটার দিকে ঘুষি পাকাতে গেল। অমরেশ বাইরে থেকে চিৎকার করে ওকে থামতে বললেন, শ্যামল স্টপ ইট। এই সময় হঠাৎ থানার সমস্ত আলোগুলো কিছুক্ষণের জন্য নিভে গেল। রামু একটু কুঁকিয়েই উঠল ভয়ে। কি হলো স্যার? তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না সব আলো ফিরে আসার জন্য। লোকটা এবার সেই অদ্ভুত চোখের দৃষ্টি নিয়েই শ্যামলের দিকে তাকিয়ে নিজেই বলতে থাকল, আমার বউটা ছাদ থেকে কিসের যেন ধাক্কা খেয়ে পড়ে গেল। কিছুদিন দুঃখ টুক্ষ হয়েছিল, কিন্তু এই ইন্স্যুরেন্সের টাকা যে পেলাম, ওফ কি বলবো, এত টাকা জীবনে দেখিনি। এখন ভাবি ভালোই হয়েছিল। শ্যামল এবার বিরক্ত হয়ে বলল, না তুই সুনীল সেন না। লোকটার মুখে একটা হিংস্র হাসি ফুটল, চোখের দৃষ্টি এমন যেন নরকের দর্শন হয়ে যাবে। একটু সামনের দিকে ঝুঁকে লোকটা বলল, কেন তাহলে আপনার কি মনে হয় আমি কি? হাসিটা এতটাই বিশ্রী যে শ্যামলের ঘেন্না করতে লাগলো। শ্যামলের খুব অস্বস্তি হচ্ছে, তাই বাইরে বেরিয়ে এলো সে। থানার দরজা দিয়ে ঠান্ডা হাওয়া আসছে, বৃষ্টি আর পাগলের মতো ঝড় যেন অশুভ কিছুর ইঙ্গিত দিতে চাইছে বলে মনে হলো শ্যামলের। ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা অমরেশের দিকে সে এগিয়ে গেল, বলল, লোকটা তো কিছু শিকারি করছেন অমরেশ স্যার, তার উপর দেখলেন তো গলার স্বর হঠাৎ করেই কিরকম পরিবর্তন করে নিল। আর সুনীল সেনকে নিয়ে ও যা যা বলছে তা সবটাই তো সত্যি। এখন মনে হচ্ছে এই লোকটাই যেন সুনীল সেন। অমরেশ সিগারেট শেষ করে বলল, এবার তুই ছাড়, আমি যাই ভেতরে, লোকটা একটা বদ্ধ পাগল মনে হচ্ছে। স্যার আমি একটা কথা, না থাক স্যার। রামু কিছু একটা বলতে গিয়েও বলল না। চেয়ারটা টেনে বসতে বসতে অমরেশ বললেন, তুই তাহলে সুনীল সেন, তাই তো? সবাইকে অবাক করে দিয়ে আবার লোকটার মুখের ভঙ্গিমা পরিবর্তন হলো, কেমন যেন মেয়েলি ভাব। অমরেশেরও এবার শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেল লোকটার গলার পরিবর্তন শুনে। সুনীল? কে সুনীল? একজন মহিলার সাথে কিভাবে কথা বলতে হয় আপনি জানেন না? ইয়ারকি মারছেন নাকি? একজন মেয়েকে আপনি সন্ধ্যের পরে জেলে ধরে এনেছেন, জানেন এটা অন্যায়? লোকটা পরিষ্কার নারী কণ্ঠে বলল। বৃষ্টির রাতে কনকনে ঠান্ডার মধ্যেও অমরেশের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা গেল। রামু আর শ্যামল হতবাক, এ কোথায় এসেছে তারা? আর এই অতি রহস্যময় লোকটাই বা কে? রামু কাঁপা কাঁপা গলায় বলল, ব্যাপারটা ঠিক সুবিধা লাগছে না আমার স্যার, কি সব অস্বাভাবিক ঘটনা ঘটে চলছে এখানে। অন্যদিকে অমরেশ কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বললেন, কে তুই? লোকটা টেবিলে জোরে মাথা ঠুকে বলল, তুই, তুই একজন মহিলাকে তুই বলছেন? অহনা সরকার আমার নাম, ঠিক আছে, অহনা সরকার। অমরেশ চমকে উঠলেন, এ তো আর একজন ভিকটিমের নাম। তিনি নিজেকে শান্ত রেখেই বললেন, আপনি ম্যানেজার না? লোকটা বলল, আমার ম্যানেজার হার্ট অ্যাটাক করে মারা যায়, তারপরেই আমি ম্যানেজার হই। লোকটার সাথে ঝামেলা ছিল আমার, বুড়ো না মরলে আমি হতেও পারতাম না ম্যানেজার। কিছু কি বুঝতে পারছেন অমরেশবাবু? শ্যামল লক্ষ্য করল অমরেশের মুখে ভয়ের ভাব ফুটে উঠেছে। অমরেশ আর নিজেকে ঠিক রাখতে পারলেন না, রাগে ফেটে পড়লেন তিনি। টেবিলটার ওপর প্রচণ্ড জোরে একটা চাপড় মেরে নিজের চেয়ারটা দূরে ঠেলে দিয়ে উঠে চিৎকার করতে লাগলেন, What rubbish! Is this a joke to you? আর বলা সে যে তুই বিভ্রান্ত করছিস তখন থেকে আমাকে, কিন্তু তুই অমরেশ বসুকে চিনিস না, কথা কিভাবে বার করতে হয় আমি বেশ ভালো করেই জানি। লোকটার কলার দুই হাত দিয়ে ধরে অমরেশ টেনে তুললেন, তারপরে জোরে একটা ঘুষি মারলেন চোয়াল লক্ষ্য করে। লোকটা মেঝেতে পড়ে গিয়ে হঠাৎ প্রচন্ড ভয় পেয়ে নিজের স্বাভাবিক গলাতেই বলতে লাগলো, মারবেন না স্যার, স্যার কেন হচ্ছেন স্যার, কেন মারছেন স্যার, আপনারা তো কেউ কিছু জিজ্ঞাসা করলেন না, তার আগেই মারছেন, আমি বলছি আমি। একটু থেমে লোকটা আবার আমতা আমতা করে বলতে শুরু করলো, মাঝে মাঝে মাথায় প্রচুর ব্যথা হয়, বুঝি না তখন কি করব, কিন্তু সুনীল অহনা এদের আমি চিনি না। এই কথা শুনে অমরেশের মাথায় আরো আগুন জ্বলে উঠল, লোকটার বুকে এবার লাথিটা কষিয়ে দিলেন। লোকটা পড়ে গিয়ে কাঁদতে লাগল। অমরেশ আরো একটা লাথি মারার জন্য ডান পাটা উঠিয়েছেন, শ্যামলের মনে একটা খটকা লাগলো, না খটকা না, দৃঢ় বিশ্বাস। সে তাড়াতাড়ি ইন্টারোগেশন রুমে ঢুকে অমরেশকে থামিয়ে বলল, অমরেশদা থামো, আমার মনে হয় আমাদের উচিত স্যারকে ফোন করে সবটা জানানো, আর ডক্টর পাকরাশিকেও ডাকিয়ে আনা দরকার। অমরেশের চোখের আগুন তখনও নেভেনি, চিৎকার করে উঠলেন, পাগলের ডাক্তার কি করবে এখানে, তোর কি মনে হয় ও পাগলা? শ্যামল দৃঢ় গলায় বলল, ভালো করে ভেবে দেখুন অমরেশদা, লোকটার এক একবার পার্সোনালিটি কিন্তু পরিবর্তন হচ্ছে, একবার বলছে আমি সুনীল সেন, একবার বলছে আমি অহনা, এখন বলছে ওদের ও চেনেই না, আবার এখন বলছে আমরা নাকি কিছু জানতেই চাইনি। লোকটার মানসিক স্থিরতা যে নেই সেটা কিন্তু পরিষ্কার। অমরেশ ভ্রু কুঁচকে একবার লোকটাকে দেখলেন, লোকটা তখনও পেটে হাত দিয়ে পড়ে রয়েছে মাটিতে, মুখ থেকে একটু একটু রক্ত বেরোতে শুরু করলো। সেদিক থেকে চোখ ফিরিয়ে বিরক্ত হয়ে বললেন, গলাটা পরিবর্তন হবে কেন তাহলে, একেবারে মেয়ের গলা হয়ে যাবে? তুই আর বোঝাতে আসিস না, চুপ কর, আর একবার কিছু বললেই মালটাকে মেরেই ফেলবো। আমাদের সাথে মজা করছে লোকটা, দেখছিস না ভিক্ষিমদের মতো করেই কথা বলছে। রামু ঘরের বাইরে দাঁড়িয়ে এ দৃশ্য দেখতে থাকলো। তার কেন জানি না মনে হতে লাগলো যে ইন্টারোগেশন রুমে বসে থাকা ওই লোকটা বন্দি না, ওই লোকটা শ্যামল আর অমরেশের মাথার সাথে খেলছে। শ্যামল এবার চিৎকার করে বলল, দেখুন অমরেশদা, আপনার এই জঘন্য ব্যবহার অনেক সহ্য করেছি, কিন্তু আর না, আপনি জানেন যে একজন বন্দির ওপর আপনি যাচ্ছে তাই অত্যাচার করতে পারেন না, আর যদি করেন তাহলে আমি আপনাকে আটকাতে বাধ্য হব। মানুষের মন কিভাবে কখন কি করে তা সবসময় বোঝা যায় না, তাই আমার মতে লোকটাকে মনোবিদ দেখানো হোক, পসিবলি মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের কেস হিসেবে, না হলে। অমরেশের মুখে অদ্ভুত হিংস্র হাসি ফুটে উঠল, বললেন, কি করবি না হলে, হ্যাঁ কি করবি, এসব চালাক খুনিরা পাগলের অভিনয় করে আর তারপরে হাসপাতালে গিয়ে মজার দিন কাটায়, এটা আমি হতে দেব না। যতই তোর মনে হোক যে লোকটা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডারের শিকার, তুই যদি বাধা দিস তোকে খুন করতে কিন্তু আমার হাত কাঁপবে না। এই কথা শুনে শ্যামল ভয় পেয়ে গেল, অনেকবারই অমরেশের জঘন্য রূপ দেখেছে সে, কিন্তু এ যেন সাক্ষাৎ শয়তান। আপনার স্ত্রীর মৃত্যু কি আপনি চাননি অমরেশবাবু? তার মৃত্যুতে তো আপনার লাভই হয়েছে, তাই নয় কি? এক হিম শীতল সুরে কথাটা বলে মাটিতে পড়ে থাকা লোকটা হাসতে থাকল। অমরেশের মাথায় ভয় রাগ মিশ্রিত এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি হল। তবে রে শুয়োর, পিস্তলটা বের করে তিনি লোকটার দিকে তাক করলেন। শ্যামলকে বাধা দিতে গেল, অমরেশ জোরে একটা ঘুষি মারেন আর শ্যামল প্রায় উড়ে গিয়ে ইন্টারোগেশন রুমের কাঁচ ভেঙে বাইরে পড়ল। এই ধুধু প্রান্তরে এই শব্দ বিদ্যুৎ চমকানোর শব্দের সাথে মিশে এক ভীষণ পরিবেশ তৈরি করল। রামু দৌড়ে গিয়ে ওকে ধরল, বলল, অমরেশবাবুর মাথা আজ খারাপ হয়ে গেছে মনে হচ্ছে, কে পাগল বোঝা যাচ্ছে না, লোকটা নাকি অমরেশবাবু? একটা ভাঙা কাঁচের টুকরো শ্যামলের কাঁধে ঢুকে গেল আর সেখান থেকে রক্ত বেরোতে থাকল। রামু নিজের পকেট থেকে রুমাল বের করে শ্যামলের ক্ষততে বেঁধে দিল। শ্যামলের চোখ মুখ ব্যথায় কুঁচকে যেতে লাগলো। অন্যদিকে লোকটা রক্তমাখা মুখ নিয়েই নিজের দুই হাঁটুর ওপর ভর দিয়ে বসল। সে এক জঘন্য নারকীয় হাসি হাসতে হাসতে বলল, সবাই কি জানে যে আপনি নিজের স্ত্রীকে মারার মনোকামনা নিয়ে শয়তানের সাধনা করেছিলেন? শাট আপ, তুই এসব কি করে জানলি, তোর তো জানার কথা নয়, বলে অমরেশ লোকটার কপাল লক্ষ্য করে ট্রিগার টিপে দিলেন। রক্তের ছিটে দেওয়ালের এখানে ওখানে লেগে গেল, মাথার হলুদ ঘিলুও এখানে ওখানে ছড়িয়ে পড়ল। তখন রাত 2:05। ইন্টারোগেশন রুমের মধ্যে লোকটার মৃত শরীর এখনো পড়ে আছে, রক্তে ভেসে গেছে পুরো ঘর। আবার একটা বাজ পড়ল। ঘরের বাইরে তিনজনেই মাটিতে বসে আছে, উপরে লাগানো ভিডিও ক্যামেরাতেও কোনো মুভমেন্ট নেই। রামু, এসিপি স্যারকে একটা ফোন কর। রামু, এসিপিকে ফোন করলে কিন্তু তোর মাথাও আমি উড়িয়ে দেবো, সাবধান। আমি আমি মানছি লোকটা খুনি, কিন্তু ওকে মারা আপনার উচিত হয়নি। আইনেই তো মানসিক রোগীকে শাস্তি না দিয়ে আগে হাসপাতালে ভর্তি করায়, আর আপনি কিছু না দেখেই লোকটাকে মেরে ফেললেন। আর একটা কথা বললে তোদের দুজনকে উড়িয়ে দেব। ভাবতে দে আমায়, যে কি গল্প সাজাবো, ভাবতে দে, ভাবতে দে। আপনি কি শয়তানের সাধনা করেছেন নিজের বউকে মারার জন্য? লোকটাকে আপনি চেনেন তাই না? লোকটা এত কিছু জানলো কি করে? থানার ছাদের দেওয়ালে লাগানো লাইটটা দপদপ করে উঠল। কেউ লক্ষ্যও করল না যে ইন্টারোগেশন রুমের ভেতরে পড়ে থাকা মৃতদেহটা ধীরে ধীরে অজানা এক শক্তির টানে সরে যেতে যেতে ঘর থেকে বেরিয়ে অন্ধকারের মধ্যে মিশে যেতে লাগল। অন্ধকারে মিশে যেতে যেতে মৃতদেহটার চোখ দুটো জ্বলে উঠল, আর ঠোঁটে এক পৈশাচিক হাসি দেখা গেল। অমরেশ পিস্তলটা হাতে নিয়েই কানের পাশ দিয়ে নামতে থাকা ঘাম মুছে নিয়ে একবার শ্যামলের চোখের দিকে তাকিয়ে নিয়ে বলল, ব্যাপারটা শুরু হয়েছিল কৌতূহল থেকেই। অনেকেই বিশ্বাস করে যে যেমন মনের কোনো ভালো উদ্দেশ্য যদি সফল করতে হয় ভগবানের সাধনা করা যায়, কিন্তু যদি সে উদ্দেশ্য খারাপ হয় তাহলে শয়তানের সাধনাও করতে হয়। আমি পুলিশে কাজ করলেও অলৌকিকের প্রতি টান ছেলেবেলা থেকেই। ভূত পিশাচ দৈত্য শয়তান সব কিছু নিয়ে আমি প্রচুর পড়াশুনো করেছি। এরকমভাবেই আমি জানতে পারি ডেভিলস বাইবেল বা কোডেক্স গ্যাস নিয়ে। কথায় বলে বইটা নাকি এক রাতের মধ্যে লেখা শেষ করা হয়েছিল, আর বইটা নাকি লিখতে শয়তান নিজেই সাহায্য করেছিল। বইটা হলো দুনিয়ার একমাত্র বই যেখানে শয়তানের নিজের ছবি দেওয়া আছে। সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো যে বইটার কয়েকটা পাতা নেই, মানে পাতাগুলো ইচ্ছে করে ছিঁড়ে নেওয়া হয়েছে। তাই ওই কটা পাতায় কী লেখা ছিল কেউ জানতে পারে। যাই হোক, এবার আমি কেন এসব করছিলাম সেই কথায় আসি। নন্দিতাকে আমি সন্তান দিতে পারি। 17 বছর বিয়ের এমন কোনো দিনও যায়নি যে ও আমায় খোঁটা দেয়নি। ওর পরিবার বন্ধু সবার সামনেই আমায় অপমান করেছে অনেকবার এই নিয়ে। বেশ কয়েকদিন আমি আর নিতে পারছিলাম না। ঠিক করি যে কোডেক্স গিগ্যাসের সবচেয়ে ভয়ানক রিচুয়াল করব কৌতূহল থেকে, যদি সত্যি কিছু হয়। অমরেশ এবার নিজের বাম হাতের তালুটা এগিয়ে দিল শ্যামলদের দিকে। শ্যামলরা দেখল ওর হাতের তালুতে পেন্টাগ্রাম খোদাই করা বাকি তিনজনের মতোই। অমরেশ বলতে থাকলেন, আমি করি ঠিকই এই সব, কিন্তু হঠাৎ মনে হয় যে আমার পাশে যেন কে এসে বসেছে। তার ঠান্ডা নিঃশ্বাস আমার মনে এক অজানা ভয় সৃষ্টি করে। আমার মনে হতে থাকে আমার কানের কাছে ফিসফিস করে কেউ যেন কিছু বলছে। আমি ভয় পেলেও মাঝপথে উঠে যাইনি। শ্যামল একটু থেমে বলল, মানে বাকি তিনজন হলো ওই তিনজনই যারা খুন হয়েছেন? অমরেশ বললেন, আমারও তাই মনে হয়। প্রথমে অত কিছু ভাবিনি, কিন্তু এখন সেটাই মনে হচ্ছে। শ্যামল ঘরের মধ্যে না দেখেই বলল, তাহলে এই লোকটা কে? এও কি ছিল এই রিচুয়ালে? অমরেশ উত্তর দিতে যাচ্ছিল, রামুর ভয়ার্ত চিৎকারে দুজনেই চমকে উঠল। কিন্তু মৃতদেহটা কই? এ কি অলৌকিক ব্যাপার? আমরা তিনজন তো এখানেই, তাহলে মৃতদেহ কে সরালো? তিনজনের মুখেই ভয়ের ছাপ সুস্পষ্ট। যেমন ঘর তেমনই আছে, সব কিছু তেমনই আছে, শুধু মৃতদেহটা কোথায় যেন চলে গেল। লোকটা মনে হয় মরেনি, পালিয়ে গেছে আমাদের না থাকার সুযোগ দিয়ে, শ্যামল নিজের মনেই বলে উঠল। অমরেশ তা শুনতে পেয়ে বললেন, আমি তো লোকটার কপাল ঠুকে গুলি করেছি, বেঁচে যাওয়ার কথা তো নয়। দড়াম করে হঠাৎ থানার বাইরের দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল, আর আলোগুলো নিভে গেল থানার ভেতরের। সে কি কালো অন্ধকার! নিকশ কালো অন্ধকারের মধ্যে কেউ নিজের হাতটাও দেখতে পাচ্ছে না। বাইরের ঝড় যেন সব ভেদ করে ভেতরে ঢুকতে চায় থানার। রামু হঠাৎ হাউমাউ করে কেঁদে উঠল। স্যার, ও কিন্তু কোনো মানুষ না। আবার কিন্তু প্রথম থেকেই মনে হচ্ছিল। শ্যামলের মনেও ভয় চেপে বসেছে, কিন্তু রামুর কান্নাকাটিতে রেগে গেলেন। মানুষ না তো কি ভূত! অমরেশ দা যা বললেন তার এক বর্ণও বিশ্বাস করি না। অমরেশও তোতলা হয়ে বললেন, চল চল এখান থেকে পালাই, ব্যাপারটা ঠিক সুবিধা ঠেকছে না, এমনিতেও রেসিপিকে সব জানাতেই হবে। তিনি যেন নিজেকে আশ্বাস দিতেই কথাগুলো বললেন। শ্যামল নিজের পকেটে রাখা টর্চটা বের করে জ্বালিয়ে নিল, আর ওরা তাড়াতাড়ি দৌড়ে গিয়ে দরজাটা খুলতে গিয়ে বুঝল কিছু একটা গণ্ডগোল আছে, কারণ প্রচুর বার বল প্রয়োগ করা হলেও দরজাটা খোলা গেল না। এসব কি হচ্ছে? শ্যামলের গলাতেও অবিশ্বাস আর ভয়ের আভাস। রামু এবার নিদারুণ ভয় পেয়ে প্রচণ্ড কাঁদতে লাগল আর পাগলের মতো চিৎকার করতে লাগল। আজই সব শেষ, আজই সব শেষ, আজই সব শেষ। কিছুক্ষণের মধ্যে নিজের মাথা ঠিক রাখতে না পেরে সে নিজের মোবাইল ফোনে এসিপি সুভাষ রায়কে ফোন করে সব কিছু বলতে গেল। শ্যামল দেখতে পেল ইন্টারোগেশন রুমের দিকের নিকশ কালো অন্ধকারের ভেতর থেকে দুটো জ্বলন্ত চোখ ধীর গতিতে রামুর দিকে এগিয়ে আসছে। সারি সারি ধারালো দাঁতের একটা হিংস্র হাসিও ফুটে উঠল চোখ দুটোর নিচে। শ্যামল চিৎকার করতে গিয়েও যেন আওয়াজ বেরোল না। রামুর কান্না থেমে সেখানে ভয়ের ছাপ এখন, কারণ সে তার গায়ে এক ঠান্ডা হাতের অনুভূতি পাচ্ছে, আর সেই হাত দুটো যেন তার গলাটা জোরে চেপে ধরছে। রামুর গলা দিয়ে চিৎকার বেরোল না, আর সেই মুহূর্তে তাকে নিয়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। শ্যামল আর অমরেশের মুখে কোনো কথা নেই। পালানোর পথ কি আছে এই অলৌকিক বন্দির হাত থেকে? শ্যামল নিজেই বলে উঠল, আমি শুনেছিলাম এই থানার বাথরুমের জানলাটা একটু বড়, পালানোর চেষ্টা করা যেতে পারে। অমরেশ আর কথা ব্যয় না করে ওরা দুজনে সেদিকেই রওনা দিল, দুজনের হাতেই পিস্তল আর টর্চ। সামনে শ্যামল আর পেছনে অমরেশ চলেছে। এত কালো অন্ধকারের মধ্যে শুধু টর্চের জায়গাটুকুই আলোকিত। অমরেশ শুধু পেছন ফিরে বারবার দেখতে লাগলো। মাঝে মাঝে থানার কোনো আনাচে কানাচে এক ঐশাচিক হাসির শব্দ শুনতে পাচ্ছে ওরা। অমরেশ তখন লোকটাকে প্রথমবার দেখে যে অনুভূতি হয়েছিল তা শ্যামলকে জানালো। শ্যামল কোনো উত্তর না দিয়ে এগিয়ে চলল বাথরুমের দিকে। কোনো রকমে বাথরুমের কাছে পৌঁছে ওদের পা আটকে গেল। অমরেশের মুখ থেকে এক ভয়ার্ত চিৎকার বেরিয়ে এলো, তারা দেখল রামুর রক্তশূন্য শরীরটা বাথরুমের কমোডের কাছে পড়ে আছে, আর তার পাশে একটা বই রাখা। অমরেশ বলল, কোডেক্স গিগাস? তিনি বইটার কিছু পাতা দেখতে দেখতে একটা জিনিস লক্ষ্য করলেন, নিজের অজান্তেই বলে উঠলেন, এই বইটা তো কোনো পাতা গায়েব না, আর আর পাতাগুলো লেখা আছে। ও মাই গড, পুরোটাই তো ভুল আমাদের। ভয়ে তিনি প্রচণ্ড ঘামতে শুরু করলেন। শ্যামল বিচলিত হয়ে বলল, কি লেখা আছে? কাঁপা কাঁপা হাতে অমরেশ শ্যামলের দিকে বইটা এগিয়ে দিলেন। শ্যামল পড়ে যা দেখল তার সার মর্ম হল এই, নিজের মনস্কামনা পূরণ করার জন্য যখন শয়তানকে ডাকা হয়, শয়তান তখন সেই মনস্কামনা পূরণ করে ঠিকই, কিন্তু সেটা আবেদনকারীর আত্মার বিনিময়ে। মনস্কামনা পূরণ করার নির্দিষ্ট সময় পরে শয়তান আসে মানুষের রূপে আবেদনকারীর আত্মা সংগ্রহ করতে আর নিজের শক্তি বৃদ্ধি করতে। মানে যেটা আমরা ভাবছিলাম, যে যে লোকটার অনেকগুলো পার্সোনালিটি, সেগুলো কি তাহলে খুন হয়ে যাওয়া লোকেদের আত্মা? আর এই কি সাক্ষাৎ শয়তান? শ্যামল প্রচণ্ড ভয় পেয়ে বলে উঠল। হঠাৎ ইন্টারোগেশন রুমের দিক থেকে পৈশাচিক হাসি শোনা গেল। রক্ত জল করে দেয় সে হাসি। সে হাসি কিন্তু আর থেমে নেই, এগিয়ে আসছে বাথরুমের দিকে নিজের শেষ শিকারকে ধরতে। অমরেশের গলায় ভয় আর রাগ সব একসাথে ধরা পড়ল। ভেঙে ফেল জানলাটা জলদি, পালাতেই হবে। শ্যামল যন্ত্রচালিতের মতো কমোডের ওপর উঠে জানলার কাঁচে পিস্তল দিয়ে প্রবল আঘাত করতে থাকে। অন্যদিকে সেই হাসিও এগিয়ে আসতে থাকে। আঘাত সহ্য করতে না পেরে জানলার কাঁচটা ভেঙে যায়। অমরেশ বললেন, আমায় আগে বেরোতে দে। শ্যামল সেদিকে কান না দিয়ে ভাঙা জায়গা দিয়েই বেরোতে থাকে। পাটা কেটে যায়, কিন্তু সেদিকে নজর দেওয়ার মতো সময় তার নেই। কোনো রকমে বেরিয়ে এসে লাফিয়ে বাইরের কাদা ভর্তি মাটিতে পড়ল। অমরেশও সেরকমভাবেই বেরোনোর চেষ্টা করতে লাগলেন। পিছনে হাসিটা এখন তার অনেকটাই কাছে। অমরেশ একটা পা বাইরে বের করে এনেছেন, কিন্তু এই কি, আর একটা পা তো বার করতে পারছেন না। অমরেশ সেদিকে তাকিয়ে দেখলেন সেই জ্বলন্ত চোখ আর বিভৎস হাসি নিয়ে শয়তান তার পাটা ধরে টানছে। অমরেশ বাঁচার শেষ আশায় বলে উঠলেন, শ্যামল আমায় বের করে এখান থেকে, বাঁচা। শ্যামল সেদিকে না তাকিয়ে কাটা পায়ে ভর দিয়েই নিজের প্রাণ হাতে নিয়ে দৌড়তে থাকল। মাঝে মাঝে পিছন ফিরে দেখতে লাগল এই ভয়ে যে সেই বন্দি তার পিছু নেয়নি তো। কেমন লাগলো আজকের গল্পটি জানাতে ভুলবেন না। বিশেষ চমকটি হল লেখকের সপ্তকল্প বইটির ওপর আগামী 28 জানুয়ারি অবধি প্রি বুকিং অফার চলবে। 29 জানুয়ারি থেকে বই পাঠানোর প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে। প্রি বুকিং করলে পেয়ে যাচ্ছেন ফ্রি শিপিং এবং 10% ছাড়, সঙ্গে থাকছে গিফট কুপন কোড। এই কুপন কোড ব্যবহার করে দ্য ক্যাফে টেবিল অনলাইন স্টোর থেকে পাঠক পেতে পারেন অতিরিক্ত 10% ছাড়। কুপন কোডের ভ্যালিডিটি 1 বছর। দেখা হবে আগামী নিবেদনে। শুভরাত্রি।